warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. Qala Allah ta'ala fi kalamihil majid, a'udhu billahi minash shaitanir rajim. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. أذكر আমাদের জিভের যে পাপগুলো হয় সেই আলোচনা পর্বের একটা পর্ব। কথার মাধ্যমে আমরা যে পাপ করে থাকি তার মধ্যে একটা পাপ হল আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম করা বা আল্লাহর নামে মিথ্যা কসম করা। কসম খাওয়া, কিরে খাওয়া বা শপথ করা, একথা আপনারা জানেন যে কসম করলে আল্লাহর নাম নিয়ে করতে হয়, আল্লাহর নামে করতে হয়। যেমন আল্লাহর কসম করে বলছি এটা করব বা আল্লাহর কসম করে বলছি এটা করিনি। এই যে কসম, এই কসমের মান আপনারা জানেন যে যদি কেউ কসম খায় তাহলে সেটা পালন করা কি ওয়াজিব, আর যদি কেউ পালন না করে তাহলে কাফফারা লাগবে। কাফফারা কি? গোলাম আজাদ করতে হবে। গোলাম তো নেই, গোলামের কথা বাদ দেন। তাহলে কি করতে হবে? দশজন মিসকিনকে কাপড় দিতে হবে অথবা খানা দিতে হবে। দশটা মিসকিনকে কাপড় অথবা খানা, যদি না পারে কেউ তাহলে তিনটে রোজা রাখতে হবে। কেন না? আপনি আল্লাহর নাম নিয়ে বলেছেন তার জন্য। এই জন্য আল্লাহর নামের যে বিশাল মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করার জন্য এই কাফফারার কথা শরীয়তে দেওয়া হয়েছে। তার কারণ আপনি আল্লাহর নাম নিয়ে একটা জিনিস করবেন, সংকল্প করবেন, অঙ্গীকারবদ্ধ হবেন অথচ পালন করবেন না, তা হতে পারে না। কেন করলেন? তাহলে আপনি এই কাফফারা দেন। আর এই কথা হাদিসে এসেছে, যদি কেউ আল্লাহর নাম নিয়ে কসম করে বলে তাহলে আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, সেটাকে বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে আল্লাহর কসম ভাই আমি করিনি, খালাস আপনি বিশ্বাস করুন, কেন সে আল্লাহর নাম নিয়েছে, যদিও আপনি জানেন যে ও হয়তো মিথ্যা কসম খাচ্ছে, কিন্তু আল্লাহর নাম যখন আসবে তখন আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহর এত তাজিম, তার জন্য আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম খাওয়া কি শিরক। যেহেতু আল্লাহর এত বড় মর্যাদা আছে, আপনি যদি সেই মর্যাদা কোনো মানুষকে দেন, কোনো সৃষ্টিকে দেন এবং তার নামে কসম খান, তাহলে কি হবে? সেটা শিরিক হবে। এই জন্য কারো মর্যাদা, সম্ভ্রম, পিতামাতা, গুরুজন প্রভৃতি গাইডুলের নামে কসম, হলফ, শপথ, দিব্যি, কিরে ইত্যাদি করা, দেওয়া, খাওয়া কি, এগুলো হচ্ছে হারাম। এবং জিভে এক একটা পাপ, যে পাপ করলে পরে অনেক সময় সেটা বড় শিরিক হয় আর অনেক সময় ছোট শিরিক হয়। কসমকারীর নিয়ত অনুযায়ী সেটা ছোট শিরিক হতে পারে, আবার বড় শিরক হতে পারে। দেশে দেখবেন অনেক সময়ে কিছু স্পর্শ করে কসম করা হয়, স্পর্শ করে কসম করা হয়। যেমন মসজিদ ছুঁয়ে বলছি, মসজিদের দেওয়াল ছুঁয়ে, এভাবে অনেকে কসম করে, মসজিদের দেওয়াল ছুঁয়ে বলছি কিংবা মসজিদের মিম্বর ছুঁয়ে বলছি, মসজিদের মিম্বর ছুঁয়ে। আপনারা দেখেছেন পাড়াগ্রামে সাধারণত ঝগড়া, একটা কি ঝগড়া হয়েছে, হাঁসের ছানা নিয়ে ঝগড়া হয়েছে। মানে তারও হাঁসের ছানা আছে, প্রতিবেশীরও হাঁসের ছানা আছে, এবারে এক বাড়ির হাঁসের ছানা নষ্ট হয়ে গেছে বা কোথায় হারিয়ে গেছে, ওই এক যে হাঁসের ছানাগুলো আছে ওরা বলছে আমাদের, এরা বলছে আমাদের। ঝগড়া ঝগড়া হতে হতে হতে হতে শেষকালে ফায়সালা কি হলো, যে এই হাঁসের ছানা ঝুড়িটা নিয়ে গিয়ে মসজিদের মেম্বরের উপরে নামিয়ে দেবো, তারপর যার হবে সে তুলে নেবে। তার মানে আল্লাহর তাজিম, আল্লাহর তাজিম মসজিদের তাজিম, এটা কিসের তাজিম হলো? মসজিদের তাজিম, মেম্বরের তাজিম। এবার যদি কেউ মসজিদ ছুঁয়ে কসম খায় কিংবা মিম্বর ছুঁয়ে কসম খায় কিংবা মসজিদের দিকে তাকিয়ে বল, পশ্চিম দিকে মুখ করে বল, কেবলার দিকে মুখ করে কসম করা হয় এগুলো। তারপর পীরতলা, অনেক মরা পীর থাকে সেখানে মাজার ছুঁয়ে, পীরতলা ছুঁয়ে, তারপরে আস্তানা ছুঁয়ে, ছেলের মাথা ছুঁয়ে অনেকে কিড়ে খায়। আমি এই ছেলের মাথা ছুঁয়ে বলছি, বলে না আমি ছেলের মাথা ছুঁয়ে বলছি, আমি এটা যদি না করি তো আমি এই, বা করি তাহলে এই, আমি করি নেই বা করব এই বলে দিব্যি খায় ছেলের মাথা ছুঁয়ে। কারো গা ছুঁয়ে, চোখ ছুঁয়ে বলছি, বলে চোখ ছুঁয়ে বলছি। তারপরে বই ছুঁয়ে, সামনে বই থাকলে বলে বই ছুঁয়ে বলছি। তার মানে আবার আমাদের দেশে অনেকে বিদ্যা ছুঁয়ে বলছি, আর বিদ্যা দেবী বুঝতে পারছেন, দেবীর নামে কসম করা হয়। আর লক্ষ্মী ছুঁয়ে, লক্ষ্মী ছুঁয়ে জানেন কাকে বলে লক্ষ্মী ছুঁয়ে, তার মানে খাবার ছুঁয়ে কসম করা হয়নি, বলে লক্ষ্মী ছুঁয়ে বলছি। অর্থাৎ লক্ষ্মী আমাদের আছে, লক্ষ্মী, লক্ষ্মী কাদের, ওদের তো, ওদের লক্ষ্মী আমাদের ঘরে এখনো পর্যন্ত ঢুকে আছে। যদিও আমরা আগে, আমাদের বাপদাদারা আগে হয়তো হিন্দু ছিল, কিন্তু আমরা তো এখন বর্তমানে হিন্দু নেই, কিন্তু বহু হিন্দু আনা প্রথা আমাদের মধ্যে থেকে গেছে। যেমন পায়ের ছুঁয়ে প্রণাম করা থেকে গেছে, এইভাবে এইভাবে সালাম করা, প্রণাম করা থেকে গেছে। বাড়ি থেকে বের হচ্ছে তখন মসজিদের দিকে একবার এইরকম, পিস্তলার দিকে একবার এইরকম, এই যে এই প্রণাম এগুলো কোথেকে এলো, ওদের কাছ থেকে। পা ছুঁয়ে সালাম করা, শাশুড়ি শ্বশুর শাশুড়ি পা ছুঁয়ে, দাদা দাদির পা ছুঁয়ে, বাপ মায়ের পা ছুঁয়ে সালাম, প্রণাম, এগুলো এই প্রণাম এসেছে ওদের কাছ থেকে, কিন্তু আমাদের কাছে থেকে গেছে। সুতরাং যদি লক্ষ্মী ছুঁয়ে, লক্ষ্মী ছুঁয়ে বলছি আমি এটা করিনি, তার কার কসম করা হলো, দেবীর কসম খাওয়া হলো, যেটা একটা দেবীর নাম। আর সেই জাহেল মুসলিমরা অজান্তে দেবীর নামেও হলফ করে, কিড়ে করে, দিব্যি করে। মাটি বা অন্য কিছু ছুঁয়ে বলায়, অনেকে বলায় দেখ বসুমতিতে দাঁড়িয়ে বলছি, আমি মাটি ছুঁয়ে বলছি, এইভাবে মানুষ কসম খায়। অনেকে বলে মাইরি বলছি, মাইরি বলছি মানে কি জানেন, বলে কেউ মাইরি বলছি, মাইরি মানে মেরি। খ্রিস্টানদের কসম এটা, মেরির নামে কসম খায় সেটা মুসলমানরা, মুসলমানরা নিয়েছে, নিয়ে বলে কি মাইরি বলছি। তারপরে ধর্মের দোহাই দিয়ে বলা ইত্যাদি, আরো অনেক রকমের কসম আছে, যে যে এখন পায় বানিয়ে কসম খায়, কেউ মায়ের নামে কসম খায়, কেউ বাপের নামে কসম খায়, মায়ের দিব্যি দিয়ে বলছি, বাপের দিব্যি দিয়ে বলছি, আমার অমকের দিব্যি দিয়ে বলছি, রাজার দিব্যি দিয়ে বলছি, অমক মন্ত্রীর দিব্যি দিয়ে বলছি, দেশের দিব্যি দিয়ে বলছি, দেশের পতাকার দিব্যি দিয়ে বলছি, কত রকম দিব্যি আছে, কত রকম কসম আছে। এইসব কসম হলো কি শিরিক, হয় ছোট শিরিক আর না হয় বড় শিরিক। আপনারা জানেন যে মা বাপের নামে কসম খেতে হয় না, মা বাপের মর্যাদা আছে কিন্তু কসম খেতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমার বিন খাত্তাবকে দেখলেন যে তিনি কোন এক জায়গায় চলতে চলতে তিনি বাপের নামে কসম খাচ্ছেন। আর জানেন জাহিলি যুগের কি অবস্থা, জাহিলি যুগে বহু কিছু ছিল যা ইসলামে হারাম হয়েছে, কিন্তু সাহাবারা ধীরে ধীরে তা ত্যাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে হযরত উমার কসম খাচ্ছেন কার নামে, বাপের নামে। ইয়াহলিফু বি আবিহি ফাকালা আলা আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা তোমাদের বাপের নামে, বাপ মায়ের নামে, বাপ দাদার নামে কসম করো না। আল্লাহ নিষেধ, মান কানা হালিফান, যে ব্যক্তি কসম করতে চায়, হলফ করতে চায়, ফাল ইয়াহলিফ বিল্লাহ, সে যেন কেবল আল্লাহর নামে হলফ করে, কিরে করে, কসম করে, আউলে ইয়াসমত, অথবা সে কসমই না করে, চুপ থাকে। এখান থেকে বোঝা গেল যে বাপের নামে, বাপদাদার নামে কসম করা কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহলিফু বি আবাইকুম ওয়ালা বি উম্মাহাতিকুম, তোমরা বাপদাদার নামে কসম খেও না, আর মায়ের নামে কসম খেও না, ওয়ালা বিল আন্দাদ, আর কোন শরীকের নামে কসম খেও না। শরীক মানে কোন যে দেবতা আছে, যেসব আল্লাহ ছাড়া আরো পূজা হয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, মাজারের নামে, মূর্তির নামে, মসজিদের নামে ইত্যাদি ইত্যাদি, এসব আমদাদের নামে কসম খেও না। ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেও না। ওয়ালা তাহলিফু বিল্লাহি ইল্লা ওয়া আনতুম সাদিকুন, আল্লাহর নামে কসম খেলে সত্য কসম খেও, মিথ্যা কসম খেও না। মিথ্যা কসম খেয়ে আল্লাহর নামে খাওয়া চলবে না? আল্লাহর বিশাল তাজিম আছে, আল্লাহর নামের তাজিম, আল্লাহর কদর মানুষ করে না। সুতরাং কসম খেলে কি করতে হবে? সত্য কসম খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহলিফু বি আবাইকুম ওয়ালা বিত তাওয়াগীত, তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেও না, বাপ দাদার নামে কসম খেও না, আর তাওয়াগী তাগুতের নামে কসম খেও না। তাগুত তো জানেন কি, তাগুত তাগুত কাকে বলে? আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হয় সে হলো তাগুত, আর সে পূজাতে সন্তুষ্ট থাকে সে হলো তাগুত। আর তাগুতের উদাহরণ কি আপনারা জানেন? সব থেকে বড় তাগুত কে? শয়তান। শয়তান হচ্ছে সব থেকে বড় তাগুত। তারপরে সেই শাসক যে আল্লাহর আইনের পরিবর্তন ঘটায়, আল্লাহর দিনের পরিবর্তন ঘটায়। তারপরে এমন লোক যে ইলমে গায়েবের দাবি করে যে আমি গায়েবের খবর জানি, আসমান জমিনের তামাম খবর আমার বুকে আছে, আমার বুকে টেলিভিশন করা আছে, আমি সব খবর বলতে পারি। যে দাবি করে আমি সব খবর জানি, গায়েবি খবর জানি, তোমার পকেটে কত আছে? 50 রিয়াল, তোমার পকেটে 60 রিয়াল, সব যার যার পকেটে আছে সব বলে দেওয়া বলে দেব। এটা হচ্ছে কি? গায়েবি খবর, তাগুত। এক নম্বরে তাগুত, এ হচ্ছে তাগুত। এই শ্রেণীর যারা বিশ্বাস করবে জাদুকর, যে জাদু করে সে হচ্ছে তাগুত। এই সব তাগুতের নামে কসম খেও না। মোট কথা, যারা তাগুত, তাগুতের নামে কসম খেও না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম খাবে সে হয় কুফরি করবে না শিরিক করবে। তাহলে বোঝা গেল গাইরুল্লাহর নামে কোনোভাবেই কারো নামে কসম খাওয়া যাবে না। কাবার নামে কসম খাওয়া, নবীর নামে কসম খাওয়া চলবে? আলীর নামে কসম খাওয়া চলবে? না, কারো নামে না। মান হালাফা ফাকালা ফি হালিফিহি, যে ব্যক্তি কসম করে এবং কসমে বলে বিল্লাত ওয়াল উজ্জা, লাতের কসমে বলছি, উজ্জার কসম করে বলছি, যদি কেউ গায়রুল্লাহর নামে কসম খেয়ে নেয়, বাই চান্স ভুলে হয়তো খেয়ে নিল, তাহলে কি বলতে হবে? তাহলে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? তার ইমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। নতুন করে ইমান আনার জন্য কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দুর্বল হাদিসে আছে, আর আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান আনতে মানুষকে আদেশ করলেন, তখন এমন কিছু মানুষ ছিল যে মানুষ ঈমান আনার পরেও সেই পূর্বেকার দুর্বলতা ছিল। যেমন ওই যে এক জায়গায় পার হয়ে যাচ্ছিলেন, দেখলেন বড়ই গাছ, সে বড়ই গাছে তলোয়ার লটকানো আছে, ফুল গাছে তলোয়ার লটকানো আছে। তো জিজ্ঞেস করা হলো যে এটা কেন করে ওরা? তো বলে এটাই, এই তলোয়ার লটকালে পরে এই তলোয়ার নিয়ে যুদ্ধ করলে সেখানে পরাজয় হয় না। তো এরা সাহাবারা, কিছু কিছু সাহাবি যারা প্রথম প্রথম নও মুসলিম ছিলেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লানা জাতান ওয়াত কামা লাহুম জাতান ওয়াত, আমাদের জন্য একটা বড় গাছ রেখে দিন, সেখানেও আমরা আমাদের তলোয়ার লটকে রাখবো, এখান সেখান থেকে তাবাররুকান বরকত নেব। দেখেছেন দেশে কাপড় বাঁধতে? দেখেছেন গাছে সুতো বাঁধতে? হ্যাঁ। এইভাবে একটা গাছ নির্দিষ্ট করে দেন, আমরা সেই গাছে তলোয়ার লটকাবো, এবং ফলে কি হবে? আমরা যেখানে যুদ্ধ করব আমাদের জয় হবে, পরাজয় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, আরে তোমরা কি বলছো? এই তো তোমরা সেই কথা বললে, যেমন মোসার জাতি, মোসার কম মোসাকে বলেছিল যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেমন অনেক মাবুদ রয়েছে আমাদের জন্য একটা মাবুদ তৈরি করে দেন। এ তো সেই রকম কথা বললেন না, কম কমন্তা ঝালুন, তোমরা জাহেল মূর্খ, তোমরা কিছুই বোঝো না। মোসার কম শেষ পর্যন্ত মানলো না, শেষকালে কি করলো? একটা বাছুর তৈরি করে নিল, বাছুর তৈরি করে পূজা করতে শুরু করে দিল। তো সাহাবারা নতুন ছিলেন বলে এটা বলেছিলেন, এই আরজি পেশ করেছিলেন। তো এখানে একটা কথা আছে যে যখন প্রথম প্রথম সাহাবারা ইসলাম গ্রহণ করলেন, তখন কসম করতে করার সময়ে বাই চান্স মুখ ফসলে ওই লাতের কসম মানে উজ্জার কসম বেরিয়ে যেত। তো যখনই বেরোনো হলো একবার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তার মানে কি? নতুন করে ঈমান নবায়ন করো। অনেক সময় হয়, অনেক সময় এমন হয় যে অভ্যাস ছাড়া যায় না। হয়তো একটা দেখবেন, আপনি নিজেই দেখবেন যে আপনি অনেক একটা কথা কন্ট্রোল করতে বললে সেই কথাটা কিন্তু বারবার এসে যায়। যেমন অনেকের বদাভ্যাস থাকে, মুদ্রা দোষ থাকে, সেই মুদ্রা দোষ যদি কন্ট্রোল করতে বলা হয়, সে যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা ঠিক না, এই রকম কথা বলা ঠিক না, তখন চেঞ্জ করতে গিয়ে দেখবেন অনেক সময় হয়ে যায়। একজন হুজুর বলছেন যে আমি এক মিশরি লোককে বললাম, সে সবসময় নবীর নামে কসম খেত, নবীর নামে কসম খেত। তখন বললাম তাকে নবীর নামে কসম খেও না, নবীর নামে কসম খাওয়া শিরিক, ঠিক আছে, আর কোনোদিন খাবে না। তখন বলছে নবীর কসম করছে আর নবীর নামে কসম খাবো না। দেখলেন এটা কি জন্য? যেতে হ্যাবিট হয়ে আছে, নবীর নামে কসম করে বলছি, নবীর নামে কসম খাবো না, তার মানে হ্যাবিট হয়ে আছে। এইরকম মানুষের মধ্যে অনেক আপনি নিজের মধ্যেও দেখবেন যে পুরনো হ্যাবিটটা ভুলতে পারছেন না, যার ফলে হ্যাঁ আমাদের দেশের হুজুররা শুনে জানে ফতোয়া যে এটা বিদাত ওটা বিদাত, কিন্তু ছাড়তে পারে না চট করে। দেখেন এই যে শুনলাম বিয়ের পরে জামাতি মোনাজাত হচ্ছে, জলসার পরে জামাতি মোনাজাত হচ্ছে, ছাড়তে পারছে না কেন? ওই যে পুরোনো হ্যাবিট হয়ে আছে, সবাই বলছে করছে সবাই, আমিও করছি, দেখা দেখি বহু জিনিস কি হয়, হ্যাবিট হয়ে যায়, সেই হ্যাবিট হওয়ার ফলে সেটাকে ছাড়তে দেরি হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ গায়রুল্লাহর নামে বাই চান্স ভুলকৃত কসম খেয়ে নেয় তাহলে তার কি উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এমন বহু মানুষ আছে যারা আল্লাহকে যত না তাজিম করে তার চাইতে বেশি তাজিম করে তার পীরকে, ঠিক না ভুল? আল্লাহকে যত ভয় না করে তার থেকে বেশি ভয় করে কাকে? পীরকে। আল্লাহকে যত সম্মান না দেয় তার থেকে বেশি সম্মান দেয় কাকে? নিজের গুরুকে। আল্লাহর নামে মিথ্যা কসম খায়, আল্লাহর নামে যদি কসম খেতে বলা হয় মাফি মুশকিল, কসম খেয়ে নেয়। কিন্তু যদি বলা হয় পীরের নামে কসম করে বলো, অমুক বাবার নামে কসম করে বলো, তাহলে সে কসম খেতে ভয় করে। আল্লাহর নামে কসম খেয়ে নেবে মাফি মুশকিল, কিন্তু বাবার নামে কসম খাবে না, ভক্তি ভজন গুরুর নামে কসম খায় না, কারণ তার তাজিম তার মনে বেশি থাকে। আল্লাহর নামে কিছু প্রতিজ্ঞা ভঙ্গ করে, কিন্তু পীরের নামে কিছু প্রতিজ্ঞা ভঙ্গ করতে চায় না। যেমন বহু দেশভক্ত আছে আল্লাহর নামে অঙ্গীকার ভঙ্গ করবে, কিন্তু দেশের নামে যে অঙ্গীকার আছে প্রতিজ্ঞা আছে ভঙ্গ করবে না। এরা এই শ্রেণীর মানুষ যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযাহুম ইস্তাবশিরুন। কিছু মানুষ আছে যেখানে যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয় দেখবেন সেখানে চাহাল পাহাল, মানে ভিতরে কোনো যেন ফুর্তি নেই, আনন্দ নেই, কোন ভিতরে সজীবতা নেই। হ্যাঁ, কিন্তু যদি সেখানে অলিয়া উলিয়াদের নাম করা হয়, তাদের পীরদের নাম করা হয়, বুজুর্গদের বুজুর্গি বয়ান করা হয়, তখন তাদের মধ্যে কি দেখবেন? হ্যাঁ, বিশাল ব্যাপার, মানে সেই সুবহানাল্লাহ আর তকবীর আর কত রকম কি, তার কারণ তারা তাদেরকে বেশি ভক্তি করে। ইন নাকুলু ইল্লা আতারাক বাদু আলিহাতিনা বিসু ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারিউ মিম্মা তুশরিকুন। মুসা আলাইহিস সালামের যুগে তখন লোকেরা বলতে লাগলো যে তুমি এরকম করো, তুমি আমার তো মনে হয় এটা কোন নবীর কথা ঠিক বুঝতে পারছি না, তবে উম্মতরা বললেন যে মনে হয় আপনি এই কথা বলছেন বা তুমি এই কথা বলছো, আমার মনে হয় আমাদের মাবুদরা তোমাকে শাস্তি দিচ্ছে, আমাদের মাবুদরা শাস্তি দিচ্ছে বলে তুমি পাগলের মতো যাতাই বলছো। তার মানে শাস্তি স্বরূপ তোমাকে এই মুসিবতে ফেলেছে। ওরা ভাবত কি যে কিছু করলে, যেমন আমাদের দেশেও আছে, আপনি এদিকে যাই জুতো পায় যাস না, জুতো পায় যাস না, কি হবে? পা বেঁকে যাবে। এখানে থুতু ফেলিস না, এখানে থুতু ফেলিস না, কি হবে? থুতু ফেললে ঘাড় বেঁকে যাবে। এরকম বলে না, বলে না? সেই জায়গার তাজিম, সেই তার সম্মান রক্ষা করতে সেখানে বিশাল বিশাল দেখবেন অনেকে ঢুকছে, সামনে যে ঢুকছে আর পেছন দিকে ঘুরে না, কি আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কেন? তাজিম, তাকে এত ভয় করে, এমন ভয় করে যে ভয় তারা আল্লাহকে করে না। অথচ আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিনা আব্দাহ, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নন? ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনে, আর তার থেকে যারা নি তার থেকে যারা ছোট তাদের ব্যাপারে ওরা তোমাদের তোমাকে ভয় দেখায়। ওয়া মাইন ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যে ব্যক্তি কে আল্লাহ তাআলা ভ্রষ্ট করবেন তার জন্য হেদায়েতকারী কেউ নেই। এখানে উদ্দেশ্য হল কি, যে আল্লাহকে যে তাজিম করার দরকার ছিল সেই তাজিম কাকে করে? হ্যাঁ, সৃষ্টিকে করে, যার ফলে কি হয়, শিরিক হয়ে যায়। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলেছেন, লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি সাদিকান, আমি আল্লাহর নামে মিথ্যা কসম করব, আল্লাহর নামে মিথ্যা কসম করাটা আমার কাছে বেশি পছন্দনীয় গায়রুল্লাহর নামে সত্য কসম খাওয়ার চাইতে। তার মানে আল্লাহর নামে মিথ্যা কসম খেলে কি গুনাহ হবে? কি গুনাহ হবে? কাবিরা গুনাহ হবে। আল্লাহর নামে মিথ্যা কসম খেলে কাবিরা গুনাহ হবে, আর গায়রুল্লাহর নামে সত্য কসম খেলে কি হবে, কোন গুনাহ হবে? হ্যাঁ, সত্য কসম, কিন্তু করছেনটা কি? শিরক। এখানে মিথ্যা কসম, কিন্তু এটা মহাপাপ, ওটা হচ্ছে অতি মহাপাপ। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহর নামে মিথ্যা কসম খাব সেটা আমার জন্য ভালো, তবুও গায়রুল্লাহর নামে সত্য কসমও খাব না। মিথ্যা কসম খাওয়াও মহাপাপ, আপনারা এই কথাও জানেন যে মিথ্যা কসম খাওয়া যাবে না। মিথ্যা সাব্যস্ত করার জন্য আল্লাহর নামে কসম করা সাধারণ মিথ্যা বলার চেয়ে বেশি বেশি খারাপ। আপনি মিথ্যা বললেন উপরন্তু আল্লাহর নাম নিয়ে বললেন, ডবল গোনা হবে এর থেকে, মানে যে সাধারণ মিথ্যা থেকে বড় পাপ হবে। আর এই ব্যাপারেও আপনারা জানেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা, যারা আল্লাহর অঙ্গীকার আল্লাহর কসম দিয়ে সামান্য কিছু স্বার্থ বজায় করে, সামান্য কিছু অর্থ উপার্জন করে, সামান্য স্বার্থ উদ্ধার করে আল্লাহর নাম ভাঙিয়ে, আল্লাহর নামের অঙ্গীকার আল্লাহর নামে কসম করে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কোনো ভাগ নেই, কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথাই বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তাকিয়েই দেখবেন না। তার মানে কি? আল্লাহ তাআলা রাগান্বিত হবেন সেই ব্যক্তির প্রতি, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন যে ব্যক্তি তার নামে মিথ্যা কসম খায়। ওয়ালা ইউযাক্কিহিম, গুনাহ থেকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। কেননা তারা আল্লাহর নামে মিথ্যা কসম খেয়েছে, আল্লাহর নামে মিথ্যা অঙ্গীকার করেছে ইত্যাদি। এজন্যই হাদিসে এসেছে, মান ইত্তাআ মালা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিন কাযিবা লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অধিকার, মুসলমান ভাইয়ের হক, মুসলমান ভাইয়ের অর্থ কিংবা মুসলমান ভাইয়ের জমি আল্লাহর নামে কসম করে গ্রহণ করে, সে জানে যে এটা ও আমার নয় ওরই, কিন্তু আল্লাহর নামে কসম করে দাবি করছে এটা আমার, এটা তোমার নাম, আল্লাহর নামে কসম, হ্যাঁ আল্লাহর নামে কসম করে বলছে এটা আমার দিয়ে, সে যদি পরের অধিকার, পরের অধিকার এইভাবে আল্লাহর নামে কসম করে করে নিজের অধিকার বানিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে যখন সে সাক্ষাৎ করবে, ওয়া হুয়া আলাইহি গাদবান, তার উপরে রাগান্বিত প্রধান্বিত থাকবেন। কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, সুম্মা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসদাকাহু মিন কিতাবিল্লাহি জাল্লা যিকরুহু ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহ, ওই আয়াত পাঠ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যারা আল্লাহর নামে মিথ্যা কসম করবে, আল্লাহর নামে মিথ্যা অঙ্গীকার করবে, তাদের জন্য তাদের কোন আখেরাতে কোন ভাগ নেই, অংশ নেই, এবং আল্লাহ তাদের সঙ্গে কথাই বলবেন না ইত্যাদি, কারণ তিনি রাগান্বিত থাকবেন। অন্য এক হাদিসে আছে, মানিক তাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার মুসলিম ভাইয়ের অধিকার ছিনিয়ে নেবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেবেন এবং জান্নাতকে হারাম করে দেবেন। মিথ্যা কসম করে অপরের জমি, মিথ্যা কসম করে অপরের জিনিস আপনি যদি নিজে অধিকারে নিয়ে আসেন, তাহলে জাহান্নাম হারাম হয়ে যাবে এবং জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এবং জান্নাত হারাম হয়ে যাবে। ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য কিছু হয়, সামান্য কিছু কসম খেয়ে বলল, সামান্য কিছু কসম খেয়ে অধিকার করে নিল, তাহলে কি, তাহলেও কি এরকম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন কাযীবাম মিন আরাক, যদিও আরাকের একটা ডাল হয়, আরাক তো জানেন পিল্লু গাছ, দাতন করি না, যে ডাল দিয়ে দাতন করা হয় কিংবা শেকড় দিয়ে দাতন করা হয়, সেই শেকড় টুকরো দাতনটাও যদি বলে আল্লাহর কসম এটা আমার, এই দাতনটাও যদি কসম করে বলে যে আল্লাহর কসম এটা আমার, তাহলেও তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এবং জান্নাত হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মানিক তাতা আরদান যালিমান লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান, যে ব্যক্তি ভাবে জমি জুলুম করে নেয় তা আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে সাক্ষাৎ করবেন। আল কাবায়ের ইশরাকু বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবিরা গুনাহ, যে বড় বড় গুনাহ আছে তার মধ্যে সব থেকে বড় গুনাহ কি, আল্লাহর সাথে শিরিক করা। তারপর উকুকুল ওয়ালিদাইন, মা বাপের অবাধ্য হওয়া, মা বাপের কথা না শোনা। তারপর ওয়াকাতলুন নাফস, মানুষ খুন করা, প্রাণ হত্যা করা। আর তারপরে আল আমিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসম খাওয়া এই কাবিরা গুনাহসমূহের অন্যতম। যা আরাবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এক আরাবি, এক বাদু, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল কাবায়ের, কাবিরা গুনাহ কি? কাবিরা গুনাহ কাকে বলে উদাহরণ দেন। কালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। কালা সুম্মা মাযা, লোকটা বলল তারপর কি? কালা সুম্মা উকুকুল ওয়ালিদাইন, তারপরে মা বাপের সঙ্গে মা বাপের অবাধ্য হওয়া, কালা সুম্মা মা দা, মা বাপের অবাধ্য হওয়া, বুঝতে পারছেন? মা বাপের কথা শুনলেন না, মা বাপ যেটা ভালো মনে করেন, বিশেষ করে দিনী ব্যাপারে, দিনের ব্যাপারে মা বাপ যেটা ভালো মনে করেন আপনি শুনছেন না, বাপ বলছে মা বলছে অমুক জায়গায় বিয়ে করেছে না, আপনি শুনছেন না, আপনি নিজের নিজে নিজেই বিয়ে ফিট করে রেখেছেন, পরোয়া নেই গার্জেনের, মেয়ে মেয়ে মা বাপের অবাধ্য হয়ে নিজে বর চয়েস করে এবং স্বয়ংবর সভার মতো নিজে নিয়ে আসে, সেখান থেকে আপনি মা বাপের কথা অবাধ্য হয়ে সেখান থেকে নিজে বর চয়েস করে নিয়ে আসে মহিলা, মা বাপের কথা অবাধ্য হয়, এতে কি হয়? এতে তার বড় গুণা হয়, পাপ, মহাপাপ হয়। কালা সুম্মা মাজা, লোকটা জিজ্ঞেস করলো তারপর কি? কালা ইয়ামিনুল গামুস, আল্লাহর নামে কসম খাওয়া, মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসম খাওয়া হলো কি? এই মিথ্যা কসম খাওয়া হলো কাবিরা গুনাহ। কুলতু ওয়ামা ইয়ামিনুল গামুস, ওয়ামা ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম কি? কালা আল্লাযী ইয়াক্তাতিউ মালা ইমরি মুসলিমিন হুয়া ফিহা কাযিব, যে ব্যক্তি কসম খেয়ে মিথ্যাভাবে কসম খেয়ে অন্যের মাল, অন্যের অধিকার, অন্যের অর্থ, অন্যের জমি নিজের দখলে নিয়ে আসে, সেই হলো, তাই হলো ইয়ামিনুল গামুস, আর সেই ব্যক্তি কাবিরা গুনাহ করে, যা বলা হলো আগে যে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় আর জান্নাত হারাম হয়ে যায়। অনেক লোক আছে যারা ব্যবসায়ী, ব্যবসা চালু করতে গিয়ে মিথ্যা কসম খায়, আর কসম খেয়ে যদি মাল বিক্রি করা হয় তো তাতে কি হয়? বিক্রি বেশি হয়, লোকে ধোকা খায়, লোকে বিশ্বাস করে যে আল্লাহ নামে কসম খাচ্ছে তা নিশ্চয়ই, আর ধোকা খেলে তো খেলে যায়, আল্লাহ নামে কসম খাচ্ছে আল্লাহ বিশ্বাস, হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ নামে কসম খাবে বিশ্বাস করো, সুতরাং তার কসমে বিশ্বাস করে সে মাল ক্রয় করে সেই লোকের কাছে, আর ব্যবসা অভ্যেস হয়ে গেছে, আল্লাহর কসম আমি এটা পাঁচ টাকা কিনেছি তাহলে আমাকে দিতে হবে কত? সাত টাকা কমসে কম দিতে হবে, আল্লাহর টাকা, আল্লাহর কসম এটা পঞ্চাশ টাকায় দিয়েছে, আল্লাহর কসম আপনি এই মাল কোথাও পাবেন না, আল্লাহর কসম, আল্লাহর কসম প্রত্যেকটা কথাতেই আল্লাহর কসম। তার ফলে তার মাল খুব বিক্রি হয়, কিছু পণ্যদ্রব্য বিক্রি করার সময় অথবা অপ্রয়োজনীয় হলফ খেয়ে থাকে, যাতে সেই হলফে ক্রেতা পণ্যের মূল্যে বিশ্বাস করে নিশ্চিতভাবে তা ক্রয় করে, আর বিক্রেতা ভাবে যে এতে তার বিশ্বস্ততা বাড়বে, সত্যি কসম খেলে বিশ্বস্ততা বাড়বে, ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাবে, লাভের প্রাচুর্য বেশি হবে, অথচ বাস্তব পক্ষে এই যে কথাতে এই কসমের মাধ্যমে লাভ তো দূরের কথা, লাভ তো হয় ঠিকই, বাহ্যিক দৃষ্টিতে লাভ হয় কিন্তু তার বরকতের পক্ষী বিক্ষত হয় এবং ধ্বংস হয়ে যায়, বরকত থাকে না, বরকত কি হয়ে যায়? নিশ্চিন্ন হয়ে, বরকত জিনিসটা হচ্ছে কি জানেন? আভ্যন্তরে কিছু জিনিস আছে, বাইরে দেখতে খুব বেশি কিন্তু ভিতরে কিছুই না, ভিতরের বরকত। আপনি দেখবেন একটা লোক পাঁচশো টাকা বেতন পায় আর একটা লোক এক হাজার টাকা বেতন পায়, এক হাজার টাকা যে বেতন পায় সেই নাই নাই খাই খাই চাই চাই, আর যে পাঁচশো টাকা বেতন পায় তার মধ্যে ওই জিনিসটা নাই, মাশাআল্লাহ আল্লাহ তালি দিচ্ছে, তার মানে কি? ওই পাঁচশো টাকার ভিতরে তার বরকত আছে। হাজার টাকা পায়, ডবল বেতন পায়, তবুও তার অভাব যায় না, কিন্তু এ পাঁচশো টাকা পায়, এই পাঁচশো টাকার ভিতরে আল্লাহ তাআলা তা চালিয়ে দেন, তার মানে কি? ভিতরে তার বরকত আছে। এটা বরকত হচ্ছে ভিতরের জিনিস, আভ্যন্তরিক জিনিস, সেটা চোখে দেখা যায় না। লাভ প্রচুর হলো, প্রচুর টাকা এলো, কিন্তু সেই টাকার মধ্যে বরকত আছে কিনা সেই বরকতটা দেখতে হবে। সময়ের কথা বলে হুজুর, সময়ে বরকত নেই, তার মানে আপনার দ্বারা কাজ হয় না, কেউ কাজ বেশি করে কেউ কাজ কম করে, বলে সময়ের বরকত নেই, আর আপনার সময়ে মাশাআল্লাহ খুব বরকত আছে। এই বরকত হচ্ছে আভ্যন্তরীণ জিনিস, সময় তো সেই চব্বিশ ঘন্টায়, সময় তো কম কম বেশি হয় না, কিন্তু তার ভিতরে বরকত, আল্লাহ তাআলা তার মধ্যে যাকে তৌফিক দেন সেটাকে ব্যয় করতে পারে। তেমনি পাঁচশো টাকা আর হাজার টাকা, হাজার টাকার মধ্যে আপনার সেই কাজ হয় না যে কাজ পাঁচশো টাকার মধ্যে হয়, কিন্তু পাঁচশো টাকার মধ্যে আল্লাহ যাকে বরকত দেবেন সে তার মধ্যে সমস্ত কিছু তার কমপ্লিট হবে, সে নাই নাই চাই চাই খাই খাই করবে না। সুতরাং বরকত এরকম, ব্যবসাতে আপনি মিথ্যা কসম খেয়ে প্রচুর মাল বিক্রি করবেন, আপনার কাস্টমার বেশি হবে, বিক্রি বেশি হবে, কিন্তু জেনে রাখবেন তাতে যে লাভটা হবে সেই লাভটা দেখতে অনেক হলেও তার মধ্যে বরকত থাকবে না। আমাদের দেশে কথায় বলে, অনেকে বলে যে ফাঁকি দিলে ফাঁকে পড়ে, মারা পয়সা যায় ডাক্তার ঘরে, ফাঁকি দিলে ফাঁকে পড়ে, মারা পয়সা যায় ডাক্তার ঘরে। ফাঁকি দিলে, আপনি ফাঁকি দিয়ে অনেক পয়সা করেছেন, কিন্তু সেই মারা পয়সাটা যায় কোথায়? ডাক্তার ঘরে, তাই না? তাহলে বরকত হলো? যে পয়সা খুব বেশি এলো আর খুব বেশি চলে গেল তাতে বরকতই হলো না, তার থেকে যদি কম আসতো আর ডাক্তার ঘর যেতে না হতো তাহলে আপনার থাকতো, বরকত হতো, কিন্তু বরকতের জিনিসটাই আপনার চলে গেছে। কেন? যেহেতু আপনি সেই বরকত নিশ্চিহ্ন করার কাজ করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওই আয়াতের মতো তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য হবে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, তিন ব্যক্তি যাদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না, যাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য কঠিন শাস্তি। তিন ব্যক্তি যাদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি। আবু যর বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, ক্ষতিগ্রস্ত তো হবেই, সে ব্যক্তি কে, তারা কে কে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আল মুসবিল, যে ব্যক্তি তার প্যান্ট, লুঙ্গি বা নিচের কাপড়, এই জামা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে, গাঁট, এই গাঁটের নিচে। গাঁটের নিচে কাকে বলে আপনারা দেখবেন, অনেক সময়ে গাঁট কিন্তু বোঝে না মানুষ, গাঁট হচ্ছে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে গাঁট, যেটাকে টাকনু বলেন, তাই না, টাকনু বলেন। এই পর্যন্ত যদি কাপড় আসে মাফি মুশকিল, সমস্যা নেই, কিন্তু এর নিচে গেলেই কি হবে, এই গাঁটের নিচে কাপড় যদি যায়, তাতে জামাই হোক কিংবা প্যান্ট হোক কিংবা পায়জামা হোক কিংবা লুঙ্গি হোক, এই গাঁটের নিচে গেলেই সেটা কি হয়ে যাবে, জাহান্নামের অংশ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম ব্যক্তি সেই ব্যক্তি যার দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না, পবিত্র করবেন না, কোন ব্যক্তি, যে গাঁটের নিচে কাপড় ঝোলায় অহংকারের সাথে, অহংকার দিয়ে চলছে, মাশাআল্লাহ পায়জামা প্যান্ট ছেঁচে ছেঁচে যাচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার করে যাচ্ছে, মাশাআল্লাহ, এমন অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতে তাকিয়ে দেখবেন না। নম্বর দুই, মান্নান, মান্নান সেই ব্যক্তিকে বলা হয় যে জান করে দিয়েছি দিয়েছি বলে, পাঁচ টাকা দিল, হ্যাঁ দিয়েছি পাঁচ টাকা দিয়েছি, হ্যাঁ দশ টাকা দিল দিয়েছি, মাদ্রাসায় অমুক টাকা দিয়েছি, আরে তোকে এই দিয়েছি, আর তোকে অমুক এই দিয়েছি, আমি হ্যাঁ দিই না তোদেরকে এই দিয়েছি, এই দিয়েছি দিয়েছি বলে বেড়ায়, দিয়ে দিয়েছি বলে, একে বলা হ্যাঁ মান্নান, এর দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না, একে আল্লাহ পবিত্রও করবেন না। তবে হ্যাঁ, কিছু নিমক হারাম আছে, যারা দান নিয়ে অস্বীকার করে তাদের, তাদের দানের কথা বলা আলাদা কথা, যে দান নিয়ে অস্বীকার করে তাদের কথা আলাদা কথা, কিন্তু দান দেওয়ার পর খবরদার, দান যত গোপন করা যাবে তত ভালো, যত গোপন করা যাবে তত ভালো। এই জন্য কাল কিয়ামতের দিনে সাত ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে, তার মধ্যে এক ব্যক্তিকে যে এমন ভাবে দান করে যে দা, যে দান তার ডান হাত করে বাম হাত পর্যন্ত জানতে পারে না, যত গোপন করা যাবে তত ভালো দানের জিনিসটা। এই জন্যই বলি, যারা দেশে যান মা বাপের নামে দান করতে চান, খবরদার অনুষ্ঠান করবেন না, ভোজবাজি করবেন না, এতে কি হয়, লোক দেখানি হয়। যত গোপনে পারেন দান করেন, আর দান দিয়ে দিয়েছি দিয়েছি দিয়েছি, হ্যাঁ মায়ের নামে এই করলাম, বাপের নামে এই করলাম, এই করলাম, সেই করলাম, বাপের নামে মসজিদ করলাম, মায়ের নামে এই করলাম, কল করলাম, এত টাকা দান করলাম, খবরদার বলবেন না, যেহেতু আল্লাহ এবং আপনার মাঝে এক সম্পর্ক আছে দান দেওয়ার সাথে। আপনি আল্লাহ দিয়েছেন কার জন্য, আল্লাহর জন্য। আপনার ইমানের পরিপূর্ণতার দাবি হল যে যা দেবেন আল্লাহর জন্য দেবেন, যা দেবেন না আল্লাহর জন্য দেবেন না। কিন্তু আপনি দান, দান দিয়ে যদি আপনি এহসানই করেন, আরে তুমি আমার এই কাজটা শুনলি না, অত তোকে এই দিয়েছি, তোকে আমি এই দিয়েছি, তোকে আমি এই, এই যে একে বলা হয় এহসানই করা, হয়েছে মান্নান, এমন লোকের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না। নম্বর তিন, وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلَفِ الْكَاذِبِ, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করে, মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করে, আল্লাহর কসম আমার এত থেকে কেনা আছে, হ্যাঁ বাস বিশ্বাস করে তার কাছ থেকে নেয়, অথচ তার তাতে মিথ্যা, সে মিথ্যাবাদী, সে এই জন্য তার মাল বিক্রি হয়, মানুষ বিশ্বাস করে, মানুষ ধোকা খায়, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হন, এই জন্য কিয়ামতের দিনে তার দিকে তাকিয়ে দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, আল হালিফু মুনাফিকাতুল লিসিলাহ, কসম খেলে মাল খুব কাটে, কসম খেলে মাল খুব কাটে, এটা ব্যবসা টেকনিক, আর যারা ব্যবসা করে তারা বলে যে মিথ্যা বলতেই হবে, মিথ্যা না বললে ব্যবসা চলে না, মিথ্যা না বললে ব্যবসা চলবে না, আর টেকনিক হিসাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে এমন কথা বলা, মানুষকে ধোকা দেওয়া, ধোকা না দিলে ব্যবসা চলবে না, এরকম ওরা বলে, কিন্তু আসলে সত্যি ব্যবসা যদি চলে তবুও লাভ যদি বেশি হয় তার বরকত থাকবে না, সেই পয়সা একদিকে না একদিকে ধ্বংস হয়ে যাবে। মিথ্যা বলে, মিথ্যা কসম খেয়ে যদি কেউ ব্যবসা করে, তার ব্যবসা যে লাভ আসবে, বরকত থাকবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমহিকাতুল লিল বারাকা, এই মিথ্যা কসম করে যে ব্যবসা করে বা কসম খেয়ে যে ব্যবসা চালায়, তার ব্যবসায় বরকত থাকবে না। এই হলো এটা মানে সুনিশ্চিত যে আল্লাহর পক্ষ থেকে রুজি কোথেকে আসে, আল্লাহর কাছ থেকে রুজি আসে। আপনি ব্যবসা আপনি করেন, কিন্তু ব্যবসায় লাভ কোথেকে আসে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার মাধ্যমে রুজি রোজগার করতে বলেছেন, নবীরা ব্যবসা করেছেন। হ্যাঁ, ব্যবসা করা হালাল, হালাল ব্যবসা করতে হবে। হারাম ব্যবসা করার মাধ্যমে বরকত নেই, হালাল ব্যবসার মাঝে বরকত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম করে মাল বিক্রি করে মাল কাটে খুব ভালো, লাভ হয় খুব, কিন্তু মুমহেকাতুল বারাকা, বরকত নষ্ট করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম কাসরাতাল হালিফ, তোমরা বেশি বেশি কসম খেও না, ফিল ব্যয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশি বেশি কসম খেও না। ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাক, কারণ মাল খুব চালু করে, খুব পণ্য বিক্রি হয়, খরিদের খুব বেশি হয়, কিন্তু পরবর্তীতে বরকত নিশ্চিহ্ন হয়ে যায়। আর এক হাদিস বলে আমি শেষ করছি, বাইয়ানে বিল খিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্রেতা এবং বিক্রেতা এখতিয়ারের মাঝে থাকে যতক্ষণ তারা মজলিসে থাকে, নেওয়া না নেওয়ার ব্যাপারে এখতিয়ার থাকে। তারপর সরে গেলে পরে খালাস, ব্যবসা ব্যয় কি হয়, কি বলে, ক্রয় বিক্রয় চুক্তি শেষ হয়ে যায়। ফাইন সাদাকা, যদি ক্রেতাও সত্য কথা বলে এবং বিক্রেতাও সত্য কথা বলে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেন। ক্রেতা সত্য কথা কি বলবে, যে ভাই আমার এটা দাম হচ্ছে এত, হ্যাঁ এটা বেশি হচ্ছে, অমক হচ্ছে, তমক হচ্ছে, তখন সে যদি বলে আমার এতটা কিনা আছে, তা সে সত্য কথাটা বলবে। কিংবা মালটা এই, মালের মধ্যে এর মধ্যে কোনো দোষ আছে না আছে, হ্যাঁ এটা ভালো, তবে এর মধ্যে এই সমস্যা হয়, আপনি সত্য কথা বললেন। সত্য কথা বললে কি হবে, ব্যবসাতে বরকত হবে। আর মিথ্যা কি বলে, আপনার যে বিক্রি মানে ক্রেতা যে কিনছে তাকেও সত্য কথা বলতে হবে। সে যদি মিথ্যা বলে, বলে যে না নিয়ে মাল তো অমুক দোকানে দেখে এলাম এত টাকায়, তার মানে থেকে কম, এটা কিন্তু সে আসলে মিথ্যা বলছে, সে অমুক দোকানে দেখেনি, দশ টাকা কম করে বলছে যাতে করে এ দোকানি আমাকে দিয়ে ফেলে, এই জন্য এও মিথ্যা কথা বলছে। যদি ক্রেতাও মিথ্যা কথা বলে, তাহলে সে মাল যদি নিয়ে যায় হয়তো বা বিক্রেতা ধোকা খেয়ে দিয়ে ফেলল, ঠিক আছে কোনো দোকানে দশ টাকা লাভ কম নিচ্ছে তো আমিও দিয়ে দিই, দিয়ে সেও ধোকা খেলো, তাহলে তার ব্যবসারও বরকত কমে যাবে, তার ওই মালের বরকত কমে যাবে। সুতরাং উভয়কে কি বলতে হবে, সত্য বলতে হবে। সত্য যদি বলে তাহলে ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি উভয়ে সত্য কথা বলে এবং ওই মালের মধ্যে যে দোষ ত্রুটি আছে প্রকাশ করে দেয়, তাহলে বুরিকালাহুমা ফি বাইইহিমা, তাদের ওই ব্যবসাতে বরকত দেওয়া হয়। ওয়াইন কাযাবা ওয়া কাতামা, যদি তারা মিথ্যা বলে এবং ওই মালের দোষ গুণ ঢেকে রাখে এবং উভয়ে মিথ্যা কথা বলে, তাহলে মোহে কাত বারাকাতু বাইইহিমা, তাদের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। মোট কথা, এখানে আজকে যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, আল্লাহর নামে কসম এবং গায়রুল্লাহর নামে কসম, আল্লাহর নামে মিথ্যা কসম এবং গায়রুল্লাহর নামে সত্য কসম, এই সম্পর্কে আমরা জানতে পারলাম যে আমরা জীবে অনেক সময় অনেক মানুষ এইভাবে পাপ করে থাকে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে থাকে, আর তার ফলে নিজের বরকতকে নিশ্চিহ্ন করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঠিক ব্যবসা, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রেও যেন কসম খেতে হলে কার নামে খায়, কেবলমাত্র আল্লাহর নামে কসম খায় এবং গায়রুল্লাহর নামে কসম মোটেই না খায়, আর আল্লাহর নামে কসম খেয়ে যেন সত্য কসম খায়, মিথ্যা কসম না খায়। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।